إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শুক্রবার মুহররমুল হারাম মাসের 3 তারিখ 1429 হিজরি, অর্থাৎ নতুন ইসলামী বছর শুরু হয়েছে। আর এই নতুন বছরের প্রথম শুক্রবার হচ্ছে আজকে। চিন্তা করলাম যে শুক্রবারে কি সম্পর্কে আলোচনা করা যায়, হঠাৎ করে মনে আসলো সাহাবায়ে কেরামদের ফজিলত এবং মর্যাদার কথা। আর এই জন্যই বিশেষ করে মনে আসলো যে এই মাসে মুসলিম জাতির একটি গোমরাহ পথভ্রষ্ট দল, বড় সংখ্যক গোমরাহ পথভ্রষ্ট জাতি, যারা নিজেদেরকে মুসলিম বললেও তারা, যারা মুসলিমদের আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে সবচেয়ে বেশি গালিগালাজ করে থাকে। এটি অমুসলিমদের সামনে বড় লজ্জাজনক ব্যাপার। মুসলিম জাতি অথচ এই উম্মতে প্রথম সারির মানুষদেরকে গালিগালাজ করবে, এটি অমুসলিমদের সামনে বড় লজ্জাকর ব্যাপার। কারণ অমুসলিমরা মনে করে যে এরা সবাই মুসলিম, মুসলিমের লেবাস পোশাক থাকলে, বেশভূষা থাকলে, আর নাম ওইরকম থাকলেই মুসলিম। কিন্তু আসলে মুসলিম আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কে, এটি হচ্ছে প্রশ্ন। এবং এর সঠিক উত্তর জানতে হবে যে আসল মুসলিম কে। যে ব্যক্তি আল্লাহর কাছে মুসলিম সেই মুসলিম, যে ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে মুসলিম সেই হচ্ছে মুসলিম। মুসলিম কোনো জাতির নাম নয়, বরং মুসলিম হচ্ছে আকীদা, সঠিক বিশ্বাস আর সহি আমলের অনুসারীদের নাম। ইসলাম হচ্ছে সহি আকীদার নাম আর সহি আমলের নাম। ঠিক তেমনি মুসলিম হচ্ছে যারা বিশুদ্ধ আকীদার অনুসারী, বিশ্বাসী এবং সঠিক সৎ আমলের অনুসারী, সৎ কর্মশীল, তারাই হচ্ছে মুসলিম। আর বাকি যাদের আকীদা বিশ্বাসেই গোলযোগ রয়েছে, বিভ্রান্তি রয়েছে, তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মুসলিম নয়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার একটি প্রসিদ্ধ কিতাব আছে মিনহাজুস সুন্নাহ, কয়েক খণ্ড রয়েছে, তাতে তিনি একটি মূল্যবান কথা বলেছেন যে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি প্রশ্ন, আর সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল খ্রিস্টানদেরকেও, আর সেই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল শিয়াদেরকেও, রাফেজিদেরকেও, যারা নিজেদেরকে মুসলিম বলে থাকে। প্রশ্ন একটি ছিল, একই ধরনের প্রশ্ন ছিল, উত্তর কেমন শোনেন। মুসা আলাইহিস সালামের অনুসারী বা সঙ্গীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ইহুদিদেরকে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো, যদি ইহুদিরা তারা মুসা আলাইহিস সালামের নিয়ে আসার দিনকে বিকৃত করেছে, কিন্তু তারা দাবিদার যে মুসা আলাইহিস সালামের উম্মতা, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের উম্মতের মধ্যে, তোমাদের জাতিতে সর্বশ্রেষ্ঠ কারা, তোমাদের জাতিতে সর্বশ্রেষ্ঠ কারা। তখন ইহুদিরা জবাব দিয়েছিল যে আসহাব মুসা, মুসা আলাইহিস সালামের সহচরগণ, তারা সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের উম্মতে। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমাদের জাতিতে, অর্থাৎ খ্রিস্টান ধর্মে যারা অনুসারী তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা, মান খাইরুকুম, এই প্রশ্ন করা হয়েছিল, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা খ্রিস্টানদের মধ্যে। তখন তারা বলেছিল হাওয়ারি ঈসা, ঈসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে কি বলা হইতো, হাওয়ারি বলা হতো। ইজ কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ সাহায্যকারী, আল্লাহর দিনে সাহায্যকারী। তো ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে, সহচরগণকে হাওয়ারি বলা হয়েছে কোরআনের ভাষায়। তো খ্রিস্টানরা জবাব দিয়েছিল যে আমাদের উম্মতে, আমাদের জাতিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হাওয়ারিগণ, ঈসা আলাইহিস সালামের, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সঙ্গীগণ। আর রাফেদ শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মান সারুন নাস ঠিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা, সবচেয়ে নিকৃষ্ট কারা। তখন তারা জবাব দিয়েছিল, রাফিজিরা জবাব দিয়েছিল, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীতে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম গণ নাকি, হচ্ছে রাফিজি শিয়াদের জবাব। তো এই সাহাবাই কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দিন শিখেছেন এবং এই দিন শিখে সারা বিশ্বে মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম তারা, তারা এই দিনকে যদি না শিখতেন বা শিখলেন কিন্তু না পৌঁছাতেন, না পৌঁছাতেন, যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা রয়েছে, বাস নিজে ভালো থাকলে হল, নিজে সুখী জগৎ সুখী, অপরের চিন্তা করার কি আছে, অপরকে দাওয়াত দেওয়ার দরকার নেই, বলার দরকার নেই। আজকাল পারিবারিক জীবনে এইরকম কিছু লোক রয়েছে, হ্যাঁ, বাড়ির ওই বৃদ্ধ মালিক রয়েছে যে একা নামাজ পড়ে, একা আমল্লাদি নামাজ পড়ে, একা চিল্লাওয়ালা চিল্লা দিয়ে বড়ায়, তার একটি ছেলে নামাজ পড়ে না, একটি বউ নামাজ পড়ে না, পর্দা করে না, আছে না এরকম আমাদের দেশে বহু আছে। তো এইরকম যদি চিন্তাধারা থাকতো সাহাবাইকেরা মিলে, যে আমরা মুসলমান এটি যথেষ্ট, এগুলো যারা আছে যে আমাদেরকে ওই ভারতে যেতে হবে, কেরালার চিটাগাং যেতে হবে, হায়দ্রাবাদ যেতে হবে, মাদ্রাস যেতে হবে, ইসলাম পৌঁছে আসতে হবে, যেতে হবে করাচি, যেতে হবে ডাবিল যার প্রাচীন নাম, ইসলাম পৌঁছে আসতে হবে, কি দরকার, কি প্রয়োজন আমাদের মিশরে ইসলাম পৌঁছে আসতে হবে, কি প্রয়োজন আমাদের এরাকে বাতরা কুফা আবাদ করতে হবে সেখানে ইসলাম পৌঁছে আসতে হবে, কি প্রয়োজন আমাদেরকে আফগানিস্তান ইসলাম পৌঁছে আসতে হবে, কি প্রয়োজন আমাদের আজারবাইজান উজবেকিস্তান তাজিকিস্তান বোখারা সমরকান্দ ইসলাম পৌঁছে আসতে হবে, কি প্রয়োজন আমাদের স্থানে ইসলাম পৌঁছে আসতে হবে, সব যদি চিন্তা করতেন তারা তাহলে ইসলাম আমাদের কাছে পৌঁছিত না। যারা হিন্দুর সন্তান হিন্দু সন্তান হয়ে থেকে যেত, যারা অগ্নি পূজক অগ্নি পূজক হয়ে থেকে যেত, যারা খ্রিস্টান ইয়াহুদি তারা ইয়াহুদি সন্তান খ্রিস্টানদের সন্তান, অনেকে মুসলমান হয়েছে তারা ইয়াহুদি খ্রিস্টান হয়ে থেকে যেত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামদের সর্বশ্রেষ্ঠ জামাত দল তাদেরকে দিয়ে দীন ইসলাম সারা বিশ্বে পৌঁছে নিয়েছেন, তাদেরকে আল্লাহ মনোনীত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসাবে, নবী সাল্লামের সঙ্গী হিসাবে। আপনি যেমন মানুষ হবেন তেমন আপনার সঙ্গী হবে, ঠিক না? যত ভালো মানুষ হবেন আপনি তত ভালো আপনার সাথে সঙ্গে আশেপাশের লোকেরা হবে, বাস্তব সত্য না, এই সত্যকে অস্বীকার করতে পারবেন কেউ? আর আপনি বলছেন আমি খুব সৎ মানুষ কিন্তু আপনার পাশে মদখোর লম্পট মিথ্যুক ধোকাবাজ বেইমান মানুষের টাকা পয়সা আত্মসাত করে রেখেছে আর এরাই ডানে বামে চারিদিকে ঘুরছে ফিরছে, অসম্ভব কথা, আপনার কথা মিথ্যা, আপনি সৎ না। হতে পারে না যে আপনি একজন খুব সৎ মানুষ, আপনার আশেপাশে বন্ধু বান্ধব মহল যাদের সাথে সম্পর্ক যাদের সাথে আদান প্রদান তারা সব হবে খারাপ বা তারা খারাপ হবে, অসম্ভব কথা। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং সৃষ্টির সেরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো ইখতিলাফ আছে উম্মতে মুসলিমা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সৃষ্টির সেরা তার সঙ্গে হিসাবে মনোনীত করলেন সারুন নাস নিকৃষ্ট লোকদেরকে, না সবচেয়ে ভালো লোকদেরকে আল্লাহ মনোনীত করেছেন? ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ সুফিয়ান সৌরি থেকে বর্ণনা করছেন যে আমার ওস্তাদ বলছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে যে ইরশাদ করেছেন কুল আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা, ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা। আমাদের দেশের অনেক খতিবরা এই খতিবরা সংক্ষেপে পড়ে, তাই না? আমরা মাঝে মাঝে পড়ি যখন সময় কম থাকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা এবং শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহর সেই বান্দাদের উপর, সালাম আলা ইবাদিহিল্লাযীনা, ওই সব বান্দাদের উপর শান্তির ধারা বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, আল্লাযীনা ইসতাফা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন, ইসতাফা যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন নির্বাচিত করেছেন, এই ইসতাফা মনোনীত করেছেন তারা কারা? ইমাম সুফিয়ান সাওরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন হুমুস সাহাবা, তারা হচ্ছেন সাহাবাই কেরাম যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসাবে, সাহাবি হিসাবে আল্লাহ মনোনীত করেছে। ইয়ে আল্লাহর মনোনয়ন যে আমাদেরকে আল্লাহ নবীর যুগের মানুষ আল্লাহ বানাননি, তাবেঈনদেরকে সাহাবি বানাননি, আল্লাহ ফাতান আল্লাহর ইখতিয়ার। মা কানা লাহুমুল খিয়ার, কোন মানুষের এই ক্ষেত্রে কোন ইখতিয়ার নেই, ক্ষমতা নেই, এটি নিজের ক্ষমতার বিষয় নাই যে আপনার জন্ম একবিংশ শতাব্দীতে না হয়ে বিংশ শতাব্দীতে না হয়ে আপনার যদি 500 বছর আগে হইতে আপনার ইখতিয়ারে, 1400 বছর আগে হইতে আপনার ইখতিয়ারে, অথবা কিয়ামতের কাছাকাছি সময় হইতে আপনার ইখতিয়ারে, না কোনো ইখতিয়ার নেই, আল্লাহর মনোনয়ন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য শ্রেষ্ঠ সঙ্গী সাথী মনোনয়ন করেছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। তাদের মর্যাদা সম্পর্কে কয়েকটি আয়াত আর কয়েকটি হাদিস শোনাব, যাতে করে আমাদের আকীদা স্পষ্ট হয়ে যায়। এবং অনেকেই তাদের আশেপাশে থাকেন হয়তো, তাদের সাথে কাজকর্ম করতে হয়, তাদের সাথে আদান প্রদান করতে হয়, অথবা দেশে গিয়ে অনেকে তাদের সম্মুখীন হবেন, যার ফলে অনেকেই এই বদ আকীদায় প্রভাবিত হয়ে যায়। যখন মরিচ মশলা দিয়ে সাজিয়ে বলে, তখন অনেকেই দিনের এলম না থাকায়, দিনের জ্ঞান না থাকায় তারা পথভ্রষ্ট হয়ে যায় বা কমপক্ষে সংশয়ের শিকার হয়ে যায় যে কথা তো সত্যি বলছে মনে হচ্ছে। আল্লাহ নবীর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জামায় তাকে বসাতে হতো, অন্য কেউ কেন? এটি আপনার যুক্তির উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বাছাই করেছেন এবং সাহাবাই কেরামদের এজমা ঐক্যমত হয়েছে, আর ঐক্যমত শুধু তাদের খেয়াল খুশি হয়নি, তারা দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হচ্ছেন, বলছেন যে আমি তো আর নামাজ পড়াতে যেতে পারছি না, তো কে নামাজ পড়াবে? অন্য কারো নাম নিয়েছিলাম, মরু আবা বকরিন খালিল খাল্লাবিন নাস, কোন হাদিসের কিতাবে এই হাদিস খুঁজবেন আপনি? সহিহ বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ, কোন কিতাবে খুঁজবেন আপনি? মরু আবা বকরিন, আবু বকরকে বলো খালিয়াল্লাবিন নাস, লোকদের ইমামতি করুক, লোকদেরকে নামাজ পড়াক। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটিকে আরো মজবুত করে নিতে চাইছেন। উদ্দেশ্য হচ্ছে যে মজবুত হয়ে যায় কথাটি, একবার দুবার বলাতে যদি আমার আব্বা চলে যান তাহলে অনেকে এ হতে পারে যে কি ব্যাপার, অন্য কেউ কেন পড়ালেন না, তিনি কেন পড়ালেন, তাকে কি আল্লাহ নবী বলেছেন? কথাটি যাতে করে মানে মানুষের কাছে প্রচার হয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ করেছেন আবু বকরকে নামাজ পড়াবার জন্য, ইমামতির জন্য। খুব চালাক মানুষ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইন্না আবা বকর রাজুলুন আসিফ, অন্য রিওয়ায়েত রাজুলুন রাফিকুল কালব, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ত খুব নরম, খুব নরম। লা ইয়াকুমু মাকামাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার স্থানে দাঁড়াতে পারবেন না তিনি ইমামতিতে গিয়ে, যখনই মনে হবে যে এই জায়গায় নামাজ পড়াতেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আজকে অসুস্থ উঠতে পারছেন না বিছানা থেকে, তিনি কখন যে আমাদের থেকে বিদায় নেবেন, ইন্তেকাল করে যাবেন, এই কথা যখন মনে হবে তখন তিনি বেহুশ হয়ে পড়ে যাবেন, নামাজ পড়াতে পারবেন না তিনি, কেরাত করতে পারবেন না তিনি। তাই ইয়া রাসূলুল্লাহ, মোর ওমর ইয়া রাসূলুল্লাহ, ওমরকে বলেন আর কাউকে বলেন, তার মনটা একটু শক্ত আছে, তিনি পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মরু আবা বকরিন ফালিয়াসাল্লিমিন নাস, মরু আবা বকরিন ফালিয়াসাল্লিমিন নাস, বলো আবু বকরকে বলো যে নামাজ পড়ে ফেলবে, সময় মতো নামাজ পড়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা ইঙ্গিতে তারপরে তার স্থলাভিষিক্ত কে হবে তা নির্ধারণ করে দিয়েছিলেন, কিন্তু পুরোপুরি মনোনয়ন সাহাবাই কেরামদের পরামর্শ করে ছেড়ে দিয়েছিলেন, যাতে করে মুসলিম উম্মতের কাছে এই সন্ন্যাস থেকে যায় যে মুসলিম উম্মতের যোগ্য ব্যক্তিরা যোগ্য ব্যক্তিকে মনোনীত করবে তাদের পরামর্শের ভিত্তিতে, ও আমরহুম সুরা বেইনাহুম, তাদের যে কোনো সমস্যার সমাধান করবে সুরার মাধ্যমে, অর্থাৎ পরামর্শের মাধ্যমে। পরামর্শ কে দিবে? সবাই, হ্যাঁ, প্রত্যেক যোগ্য অযোগ্য, জাহেল ফাসেক মূর্খ শিক্ষিত অশিক্ষিত সবাই না, যোগ্য ব্যক্তিরা, পরামর্শ হবে যোগ্য ব্যক্তিদের। সুতরাং এটি গণতন্ত্র নয়, যেমন বাংলাদেশের কোন বক্তা বারবার করে বলে যে গণতন্ত্র হচ্ছে আমরা অংশুরাবে নাম, হ্যাঁ, ও সাদের হোম খিল আমরে পরামর্শ করে, এটি হচ্ছে গণতন্ত্র না। গণতন্ত্রতে একজন বেশ্যার ভোটের যা দাম, একজন আল্লাহর ওয়ালির ভোটের তাই দাম, একজন আল্লামা মুহাদ্দিস বড় যিনি দিনের খাদেম তার ভোটের যা মূল্য, আর তাই মূল্য হচ্ছে একজন চোর ডাকাত সন্ত্রাসী প্রতিদিন খুন করে খুনিদের নেতা তার ভোটের তাই দাম, তাই মূল্য, তার পরামর্শ নেবেন নাকি? কখনো না। তার পরামর্শ নিলে কি বলবে? যে বাংলাদেশের রাষ্ট্রপতি ডাকাত হোক, সন্ত্রাসী, যাতে করে সন্ত্রাসের কাজ আরো বেশি করা যায়, ঠিক না? বোঝা গেল যে ইসলামে এই গণতন্ত্র নেই, সুরা আছে যোগ্য ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতে, এলমের দিক দিয়ে যোগ্য, আমলের দিক দিয়ে যোগ্য, কোরআন এবং হাদিসের জ্ঞানের দিক দিয়েও যোগ্য এবং কোরআন হাদিসের বাস্তবায়নের দিক দিয়ে সহি আকিদার দিক দিয়েও যোগ্য। বিদাতি আলমকে নিয়ে এসে দাঁড় করে দিবেন, কবর পূজারীকে দাঁড় করে দিবেন, পীরকে দাঁড় করে দিবেন বিদাতিকে, আর সে যোগ্য না, সে আকিদার দিক দিয়ে একেবারে অযোগ্য। শিরকি বিদাতি আকিদার দুটি রয়েছে, তার আকিদার যোগ্যতাই নেই, যেটি হচ্ছে ইসলামের মূল। আসল বিষয়ের দিকে ফিরে আসি, সাহাবাই কেরামদের মর্যাদার ব্যাপারটি, এটি হচ্ছে আমাদের আকিদার বিষয়, এটি শুধু আমাদের ইসলামের কোন একটি সামান্য একটি মাসলা, ছোটখাটো মাসলা এরকম ব্যাপার নাই, এটি হচ্ছে আমাদের মৌলিক আকিদার একটি বিষয়। যেমন আমাদের আকিদা বিশ্বাস হয়েছে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতার প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, তকদিরের প্রতি ইমান ইত্যাদি ইত্যাদি, ঠিক তেমনি আমাদের একটি ইমান হইতে হবে যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই উম্মতের শ্রেষ্ঠ জাতি, এই উম্মতের মধ্যে সবচাইতে উত্তম জাতি, কুনতুম খায়রা উম্মা তাদেরকে সম্বোধন করা হয়েছে। যে সময় আয়াত নাযিল হচ্ছিল হে মুসলিম তোমরা শ্রেষ্ঠ জাতি, কাদেরকে সম্বোধন করা হয়েছে? যারা হায়াতে ছিলেন, সাহাবাই কেরাম, কুনতুম খায়রা উম্মা, তোমরা শ্রেষ্ঠ জাতি, কারণ তোমরা তো আমরা নবীর আরো ভালো কাজে উপদেশ দিয়ে থাকো মানুষকে, খারাপ কাজে বাধা দিয়ে থাকো এবং আল্লাহর প্রতি তোমরা ইমান নিয়েছো, এই তিনটি গুণের জন্য তোমরা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বলছো। তো সাহাবাই কেরামদের আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাই করেছেন, সাহাবাই কেরামদের মর্যাদার কথা, সাহাবাই কেরামদের তাদের যে অন্তর সৎ, ইমানে সততা ছিল, আমলে সততা ছিল, আকিদা স্বচ্ছ সাফ সুতরা সুস্পষ্ট ছিল, সেই ইসলামিক আকিদা ছিল, আমলও ছিল নবী করিম সাল্লামের পুরোপুরি সুন্নতের মোতাবেক, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কয়েকটি আয়াতে এর সার্টিফিকেট দিয়েছেন। একটি আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল ফাতহেতে, যেখানে হুদাইবিয়ার সন্ধির সময় বায়আতে রিজওয়ান হয়েছিল, মক্কার কাফের মুশরিকরা যদি এইরকম জুলম অত্যাচার করে থাকে, যে সংবাদ পাওয়া গেছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নাকি শহীদ করে দিয়েছে, তাহলে আমরা এর প্রতিশোধ নেব, এই বলে যে বায়াত সফরটি হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে, সেই মর্মে আয়াত নাযিল হলো। তারপরে গাছের তলায় বায়াত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বায়াত মুরিদের বায়াত নয়, যারা মুরিদ তারা মনে করে এই তো বায়াত তো পেয়ে গেলাম কোরআনে, এই জন্য আমার একটি বক্তব্য আছে বায়াত সম্পর্কে, ইসলামে বায়াত এই বায়াত নেই, পীর মুরিদ তাসাউফের বায়াত নেই, বায়াত আছে জেহাদের বায়াত, বায়াত আছে ইসলাম কবুল করার বায়াত, আর বায়াত আছে ইসলামী খেলাফতের বায়াত, এই তিনটি বায়াত ইসলামে আছে, আর অন্য কোনো বায়াত নেই। তাসাউফের বায়াত পীর মুরিদের ব্যবসা যখন জগাখিচি করে তৈরি করেছে তারা, হিন্দুদের কাছ থেকে কিছু নিয়ে, খ্রিস্টানদের কাছ থেকে নিয়ে, ওই অগ্নি পূজকদের কাছ থেকে নিয়ে, আর ইসলামের লেবাস টেবাস পরিয়ে যখন তৈরি হয়েছে তাসাউফ, তখন এই বিদাত বিদাতিরা তৈরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় জিহাদের বায়াত নিয়েছেন, কালেমা পড়েছে, কেউ ইমান নিয়ে আসছে তার বায়াত করেছেন যে তুমি ইমানের উপর কায়েম থাকবে, নামাজ কায়েম করবে, যাকাত, ইমান নিয়ে আসছে একজন নতুন অমুসলিম মুসলিম হচ্ছে, আর যদি খলিফা নির্বাচিত হন তো তার সাথে শপথ করতে হবে যে আপনার আনুগত্য করব, আপনার কথা মেনে চলবো, যতক্ষণ পর্যন্ত আপনি হারামের আদেশ করবেন না, অন্যায়ের আদেশ করবেন না, যতক্ষণ জায়েজ যে কোনো আদেশ হবে খলিফার রাষ্ট্রীয় নেতার তার আদেশ মেনে চলব, যেমন খোলাফায়ে রাশিদিনের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী, রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন, এছাড়াও যত খলিফা মুসলিমদের আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, যদি তারা ইসলামী আইনের বাস্তবায়ন করে, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য জরুরি হবে যে তার আনুগত্য করবে এবং তার সাথে শপথ করবে এই মর্মে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এই আয়াতে বলছেন আল্লাহ পাক ওই মুমিন গণের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। কোন মুমিন? সাহাবাই কেরাম, কারণ তাদের কথা আল্লাহ বলছেন আনিল মুমিন আল্লাযিনা ইউবায়ুনাকা তাহতাশ শাজারা, যারা আপনার সাথে গাছের নিচে শপথ করেছেন, বায়াত করেছেন। ফালেমা মাফি কুলুবহিম, শুধু তাই না, আল্লাহ তো রাজি হয়েছেন, এই জন্য রাজি হলেন, ফালেমা মাফি কুলুবহিম, তাদের অন্তকরণ আল্লাহ জেনে নিয়েছেন যে তাদের অন্তর কত পরিষ্কার, সুবহানাল্লাহ। আর অন্তরে সার্টিফিকেট দিচ্ছেন, কারণ মানুষ বাহ্যিক দেখে যে বাহ্যিক লোক তো ভালো, আমার অন্তরে সার্টিফিকেট দিতে পারবেন? কখনো দিতে পারবেন না, কোনো মানুষের অন্তরে সার্টিফিকেট দিতে পারবেন না যে কে কি উদ্দেশ্যে নিয়ে কাজ করে। যতই বাহ্যিক সৎ লোক মনে হোক না কেন, কারো অন্তরে সার্টিফিকেট দিতে পারবেন না। তাই নবী করিম বলেছেন ওয়া হিসাবুহুম আলাল্লাহ, বাহ্যিক দেখবো যে এই ব্যক্তি নামাজ কায়েম করেছে, যাকাত দিচ্ছে, ইসলামের বিধি বিধান পালন করছে, ওর হিসাব অন্তরের হিসাব আল্লাহর প্রতি, ওর অন্তরের হিসাব আল্লাহর জন্য ছেড়ে দেবো। সে কি উদ্দেশ্যে মুসলমান হয়েছে, সে উদ্দেশ্যে কি উদ্দেশ্যে ইসলামের কথা বল, ইত্যাদি ইত্যাদি সব আল্লাহর উপর ছেড়ে দেবো, খ্যাতির জন্য, সুনামের জন্য, জনপ্রিয়তা লাভের জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে যাবে সব যাবে, তার হিসাব আল্লাহর কাছে। তো আল্লাহ পাক বলছেন ফালেমা মাফি কুলুবহিম, তাদের অন্তরে কি আছে আল্লাহ জেনে নিয়েছেন, তাদের অন্তর পরিষ্কার তাই আল্লাহ রাজি। তাদের অন্তরে কি আছে মানে যদি খারাপ আছে হইতো, যেমন এই গুমরা দলের কথা যাদের কথা বললাম, হ্যাঁ এদের এক নেতা বলছে সব কিছুর ফিতনার উম্মতে মুসলিমাই, তার ইসলামী গভর্নমেন্ট একটি কিতাব আছে আল হুকুম আল ইসলামিয়া, যা ভারতে অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়, এক শ্রেণীর পথভ্রষ্টরা অনুবাদ করেছে আবার এই বইকে। তো সেই বই লিখছে যে এই মুসলিম জাতির যত সমস্যা হয়েছে সমস্ত সমস্যার মূল হচ্ছে আবু বকর ওমর। ইসলামী গভর্নমেন্ট কার কিতাব জানেন না, জানেন না আপনারা, জানেন তাদের বড় নেতা খোমেনি, বুঝতে পারলেন? আর বড় আফসোস লাগে যে তাকে বাংলাদেশের এক বড় বক্তা কেমন করে তার সাথে ইমাম লাগিয়ে দিল, আউযুবিল্লাহ, আশ্চর্য লাগে যে এও কি এলেম, এও কি ইসলাম, এও কি ইসলামিক বক্তব্য, এও কি ইসলামিক স্টেজ যেখানে বক্তব্য হচ্ছে ইসলামের, মুসলিমদের ইমাম বানিয়ে দিল। যদি কুফর জালালার ইমাম বলতো তাহলে ঠিক আছে, আল্লাহ কোরআনে বলেছেন আইম্মাতাল কুফরের কথা বলেছেন, কাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা ঈমানা লাহুম, কাফেরের নেতা ইমামের জামা হচ্ছে আইম্মা, আল্লাহ বলেছেন, হ্যাঁ সেটা ঠিক আছে। কিন্তু একজন ইসলামিক স্টেজ থেকে যখন ইমাম বলবে তাহলে সে মুসলিমদের নেতা, মুসলিমদের ইমাম, যে বলবে সমস্ত ফিতনার মূল হচ্ছে আবু বকর ওমর, সে আবার ইমাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হেদায়েত করুক এরকম বক্তাদেরকে যারা নিজেদেরকে আহলে সুন্নাত বলে আর তাদের আকীদা আহলে সুন্নাত নয়, কিছুই জানে না দিন সম্পর্কে, আকীদা সম্পর্কে, আর ইসলামিক স্টেজে বড় বড় বক্তব্য করে। আল্লাহ বলছেন ফাআলিমা মা ফী কুলুবিহিম ফাআনজালা সাকিনাতা আলাইহিম, শুধু তাই নাই, সুতরাং আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাযিল করলেন, সাহাবায়ে কেরামদের অন্তরে সাকিনা প্রশান্তি নাযিল করলেন, খেজুর পানি খেয়ে শান্তি পরিতৃপ্ত, দিনের খেদমতে জেহাদে হাজির, বদরে ওহদে খন্দকে হাজির, পেটে পাথর পেতে দিনের পর দিন খানা নেই কিচ্ছু নেই খন্দক খনন করছেন হাজির, এই কবিতা পাঠ করছেন আবৃত্তি করছেন আর খন্দ খনন করছেন, আমরা তো সেই জাতি বায়াউ মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আমরা শপথ করেছি আলাল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, মা বাকিন আবাদা, যতদিন আমরা থাকবো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো। এই সাহাবাই কেরাম, আল্লাহ বলছেন তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি নাজিল করেছেন, আমাদের খাই খাই মিটে না, বেতন বাড়লেও খাই খাই মিটে না, বেতনের পরে ব্যবসা শুরু করলাম তাতেও খাই খাই মিটে না, কাঁচা বাড়ি ছিল পাকা বাড়ি হলো তাতেও খাই খাই মিটে না, আমাদের অবস্থাই না। আর আমরা সমালোচনা করব বা অন্য কোনো দৃষ্টিতে দেখবো তাদেরকে যাদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ফানজালা সাকিনাতা আলাইহিম, যাদের মনে প্রশান্তি, যাদের মন পরিতৃপ্ত, ও আশা বাহম ফাথান করিবা, এবং আল্লাহ তাদেরকে দান করেছেন বা দান করবেন ফাথান করিবা, খুব নিকটেই মহাবিজয়, মহাবিজয় দান করবেন তাদেরকে। আয়াত নাযিল হচ্ছে হুদায়বিয়ার সন্ধির সময়, কোন হিজরি ছিল, ষষ্ঠ হিজরি, সপ্তম হিজরি গেল ওমরাতুল কাজা করলেন, ওমরা করলেন যে তিন দিনের যে চুক্তি ছিল, আর অষ্টম হিজরিতে গিয়ে ফাথান করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয় করে দিলেন, লাতাদখুলুনাল মসজিদ আল হারাম ইনশাআল্লাহ আমিনিন, নিরাপদ ভাবে সাহাবাই কেরাম মসজিদে হারামে প্রবেশ করছেন, যেখানে মসজিদে হারামে প্রবেশ করতে মক্কায় প্রবেশ নিষেধ ছিল, একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন সাহাবাই কেরামদেরকে। দ্বিতীয় আয়াত, আয়াত নম্বরটা আপনাদেরকে বলি তাই না, সূরা ফাতহ, সূরাতুল ফাতহ আয়াত নম্বর 18, দ্বিতীয় আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু, এবং তার সাথে যারা রয়েছেন, তার সাথী যারা, যারা তার সঙ্গী হয়েছেন, ওয়াল্লাযিনা মাআহু কারা, সাহাবাই কেরাম, তাদের ইমান এইরকম যে তারা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে বড় কঠোর শক্ত, কিন্তু ওই ব্যক্তি রহামাও বাইনাহুম আপোষে অত্যন্ত দয়াশীল, আল্লাহর বন্ধুদের সাথে, মুমিনদের সাথে, হ্যাঁ যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর দিন মোতাবেক চলে, যারা নামাজি তাদের সাথে অত্যন্ত দয়াশীল, রহামাও বাইনাহুম। শুধু তাই না, আল্লাহ বলছে তারাহুম রুকআন সুজ্জাদা, তাদেরকে দেখে দিয়ে হয় রুকুতে রয়েছেন আর না হলে সিজদায় পড়ে রয়েছেন। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য পেয়েছ আমাদের মতো? তাদের উদ্দেশ্য দুনিয়ার গরজ? ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অনুগ্রহ কামনা করা এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করা। ইয়াবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম, তাদের চেহারা দেখলেই বুঝতে পারবেন যে সাহাবায়ে কিরাম সত্যি সাহাবায়ে কিরাম। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার কারণে, সিজদা করে করে সিজদার লক্ষণ দেখতে পাবেন আপনি তাদের চেহারায়, তাদের কপালে। তো আল্লাহ রাব্বুল এইভাবে সার্টিফিকেট দিয়েছেন এই সূরাতুল ফাতির আয়াত নম্বর 29, সূরাতুল ফাতির 23 আয়াত রয়েছে। তৃতীয় আয়াত সূরা হাশরের আয়াত, সূরা হাশরে আল্লাহ রাব্বুল 8 নম্বর আয়াতে 10 নম্বর আয়াত, 8 থেকে 10 নম্বর আয়াতে এই আয়াতগুলিতে মুহাজিরিন আনসারদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। লিল ফুকারায়ে মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, এখানে আল্লাহ বলেছেন যে তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর অনুগ্রহ এবং কি করা, সন্তুষ্টি, রেজামন্দি হাসিল করা। ইবতাগুনা ফাযলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা, আর তারপরে বলছেন ওয়া ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলা, তারা কার সাহায্য করে? বাতালের সাহায্য করে, এই গুমরাদের কথা কি, তারা তাদের সাহায্য করেছে, সেই জন্য তো তারা সবচেয়ে নেতৃত্বে উম্মতের তাদের কথায়, ইয়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর সাহায্য করে থাকেন আর আল্লাহ রাসূলের সাহায্য করেন। মানে যারা আল্লাহ এবং রাসূলের সাহায্য করেন, আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন তারা এই উম্মতের শ্রেষ্ঠ না? অবশ্যই শ্রেষ্ঠ। তাহলে আমাদের আকীদা যেমন মূসা আলাইহিস সালামের সঙ্গীগণ সেই উম্মতের শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালামের সঙ্গী হাওয়ারিগণ সেই উম্মতের শ্রেষ্ঠ, তেমনি এই উম্মতের শ্রেষ্ঠ খাইরু হাযিহি উম্মাহ সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদেরকে আল্লাহ মনোনীত করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সঙ্গী হিসাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তাদের সম্পর্কে, আয়াত খুব বড় রয়েছে, শেষ আয়াতটি বলছি ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, যারা পরে আসবে, পরে আসবে সাহাবায়ে কেরামদের পরে আসবে, তাদের উচিত কি সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তাদের সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত সমালোচনা করবেন, হ্যাঁ ত্রুটি খুঁজে বেড়াবেন, গালিগালাজ করবেন তাদের মতো, বা সংশয়ে পড়বেন তাদের গুমরাহী কথাবার্তা শুনে তাদের পাশে বাস করে? না, আল্লাহ বলছেন আল্লাযিনা জাউ মিন বাদিহিম, যারা তাদের পরে আসবে তাদের উচিত ইয়াকুলুনা, তারা এই দোয়া করবে, তারা এই দোয়া, সত্যি মুসলিম যদি হয় তাহলে এই দোয়া করবে, আল্লাহ এই দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ফাগফির লানা, আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, ওয়ালে ইখওয়ানিনা, আর আমাদের সেই ভাইদেরকে মাফ করে দাও, আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা ইমানের সাথে আমাদের পূর্বেই চলে গেছেন, তারা যাও মিম্বাদিমের প্রথম সারি হচ্ছে তাবেইন, তাহলে তাবেইনদের দোয়া হবে যে আল্লাহ আমাদের পূর্বে যারা চলে গেছেন অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমাদের দোয়া আমাদের পূর্বে অর্থাৎ যত গেছেন আইম্মায়ে কেরাম গিয়েছেন, সালেহীন নেক লোকেরা গিয়েছেন, এই উম্মতের মুসলিম ভাইরা গিয়েছেন, যে কোনো যুগের হোক না কেন, আর সবচাইতে উত্তম যুগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবায়ে কেরামের যুগ, সেই যুগের লোকেরা সাহাবায়ে কেরাম কোন কি দোয়া করতে হয় আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আমাদের সেই ভাই বোনকে মাফ করে দাও আল্লাহ, যারা ঈমানের সাথে আমাদের আগেই চলে গেছেন তারা দুনিয়া থেকে। ওয়ালা তাজাল, শুধু তাই নয়, বিভ্রান্তির কেউ শিকার হতে পারে, তাই আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ শিখাচ্ছেন, ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান, আল্লাহ আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ রাখিও না তাদের বিরুদ্ধে, আল্লাযিন আমানু, ইমানদার সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মায়ে কেরাম, ওলামায়ে হক, ওলামায়ে দ্বীন, এবং মুসলিম ভাইদের বিরুদ্ধে যারা আমাদের পূর্বে চলে গেছেন তাদের বিরুদ্ধে কোন রকমের, যাতে করে অন্তরে কোনো কপটতা না থাকে, কোনো বিদ্বেষ না থাকে, শত্রুতা না থাকে, আল্লাযিন আমানু, রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহ তুমি দয়াবান এবং তুমি রহিম। আয়াত নম্বর বলি, আর বলেছি না সূরা হাসান আর সেখানে দশ। আল্লাহ ফাকরাবে চতুর্থ আয়াত বলি, চতুর্থ আয়াত সূরা তাওবার আয়াত আয়াত নম্বর একশো। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবায়ে কিরাম দুটি দল ছিলেন, হয় মুহাজিরিন যারা মক্কা থেকে হিজরত করেছিলেন, আর না হলে আনসার। ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের নিষ্ঠার সাথে ইখলাসের সাথে অনুসরণ করেছেন, অর্থাৎ তাবেঈনগণ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন। আল্লাহ বলছেন আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, এবং তারাও আল্লাহর অশেষ নিয়ামত পেয়ে আল্লাহর উপর তারাও সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুন। কার সম্পর্কে বলা হয়েছে? সাহাবায়ে কিরামগণ সম্পর্কে বলা হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম, শুধু তাই না, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। মধ্যে বিভিন্ন স্তর আছে, সবাই সমান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর উসমান আলীর সমান করবেন আপনি অন্য সাহাবায়ে কেরামদেরকে, যাদের নাম হয়তো আপনি শুনেছেন অথবা শুনেননি, না সবাই সমান না, হ্যাঁ মর্যাদার দিক দিয়ে। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা ক্বাবলা মিন ক্বাবলিল ফাতহ, যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে জিহাদের জন্য, যারা বদরে খরচ করেছে, মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, বদরে শরীফ হয়েছে, ওহদে শরীফ হয়েছে, আপনার খন্দকে শরীফ হয়েছে, বিভিন্ন যে জিহাদগুলি হয়েছে সেগুলিতে শরীফ হয়েছে, খাইবারে শরীফ হয়েছে, এগুলি সব হচ্ছে মক্কা বিজয়ের আগে। তারা ওয়াকাতাল, তারা খরচও করেছে, ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, আর বিবেক বুদ্ধিও ব্যয় করেছে, আর তার সাথে সাথে কাতালা আল্লাহ রাস্তায় জিহাদও তারা করেছেন। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদু ওয়া কাতালু, এরা এদের মর্যাদা আযাম, আযামু দারাজাতাম, এদের মর্যাদা অনেক উঁচু ওই সব সাহাবায়ে কেরামের তুলনায় যারা খরচ করেছেন মিন বাদু, তারপরে মানে মক্কা বিজয়ের পরে, হুনাইনে শরীক হয়েছেন, তাবুকে শরীক হয়েছেন, এইভাবে শেষ দিকে যুদ্ধগুলোতে শরীক হয়েছেন, এবং তারা জিহাদও করেছেন, খরচও করেছেন। তবে আল্লাহ এই দুইটি দলের প্রত্যেক দলের সাথে কিসের ওয়াদা করেছেন? হুসনা মানে জান্নাত, হুসনা আহসান থেকে আহসানের ওয়াদা হুসনা, অর্থাৎ ভালো ওয়াদা করেছেন, আর হুসনার তাফসীর করেছেন আল হুসনা আল জান্নাত আলা যালিকা মুজাহিদ ওয়া কাতাদা। তাবেঈনগণদের মধ্যে যারা মুফাসসির ছিলেন তারা তাফসীর করেছেন, ইমাম মুজাহিদ এবং ইমাম কাতাদা বলছেন আল হুসনা আল জান্নাত। আর শুধু এই আয়াত নয়, আরেকটি আয়াত বলি তাহলে আরো বেশি এর সমর্থন পাবেন। সেই আয়াত আল্লাহ পাক বলেছেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল, আহসানু মানে সৎকর্মশীল, যারা নিষ্ঠার সাথে আমল করেছে, যারা সততার জীবন যাপন করেছে, পাঁচাত্তর নামাজি হয়েছে, হারাম থেকে বেঁচে থেকেছে, নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, এবং আল্লাহ যা ফরজ অর্জন করেছেন তার মোতাবেক তার বাস্তবায়ন করেছে, আহসানুল হুসনা, তাদের জন্য হুসনা রয়েছে, আল হুসনা আল জান্নাহ। তাফসীর কারগণ বলেছেন তাদের জন্য কি রয়েছে? হুসনা মানে জান্নাত রয়েছে, আর শুধু জান্নাতই নয়, ওয়া জিয়াদা, এই আয়াত কি বলা হয়েছে, আর তাদের জন্য ফাও রয়েছে, ফাও বুঝেন না, অতিরিক্ত। আমরা ছোট কাল থেকে ফাওটা সবাইকে ভালো লাগে, আপনাকে সবজি অর্জন করে দিল, দিল নিলেন, তারপরে দুটো বেগুন উঠিয়ে দিয়ে দিল, ওই দুটো বেশি মিষ্টি, কিন্তু যে ওজন করে পাঁচ কিলো কিনলেন ওতে মন ভরলো না, কিন্তু যে দুটো যে বেশি পেয়ে গেলেন, হ্যাঁ ওটা বেশি মজা লাগে, আমার ফ্রির জিনিস, এটার পয়সা লাগেনি, বিনা পয়সা পেয়েছে। মিষ্টি ওজন করে দিয়ে ধরে দশটা, এক কিলো তো দশটা বা ষোলোটা যাই ধরে ধরলো, আর তারপরে একটা দুটো উঠিয়ে দিয়ে দিল আপনাকে, ওই দুটো বেশি ভালো লাগে, ফ্রি পাওয়া গেছে। তো আল্লাহ মমিন বান্দাদেরকে খুশি করার জন্য আল্লাহ বলছেন তোমাদেরকে হোসনা জান্না তো দিবই দিব, আর জিয়াদা ফাও দিব। এ ফাওয়ের কথা আল্লাহ কোরআনে দুই জায়গায় বলেছেন, এখানে বলেছেন আর সূরা কাফে বলেছেন ওয়ালা দাইনা মজিদ, আমি মজিদ মানে আমি অধিক ফাও দেব তোমাদেরকে, জান্নাতে দেব, লাহম ফিহা মায়া, লাহম মায়া সাওনা ফিহা ওয়ালা দাইনা, জান্নাতে জান্নাতে যা চাইবে তা তো পাবেই পাবে, আর মসজিদ মানে অতিরিক্ত আরো খাও দেবো তাদেরকে, আমি খাও আল্লাহ পাকের দিদার। এখানে মসজিদ হচ্ছে আল্লাহ পাকের রব্বুল আলামিনের সাক্ষাৎ দিদার, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে দেখে এমন হবে যে এর থেকে বড় নিয়ামতের কিছু নেই, আর আশ্চর্যের নেই, জান্নাত হয়ে যাবে, জান্নাতের নিয়ামত। কেন মানুষ যত সুখী হয়, যত সুখী হয় ওই কম সুখ গুলিকে ভুলে যায়, ওই মনে হচ্ছে যে এই সুখী সুখ, তো আল্লাহ পাক বলছেন কুল ওয়া কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে অথবা পরে করেছে, সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে সাহাবায়ে কেরামগণের সাথে আল্লাহ কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। আর তাদের সম্পর্কে কোনো কথা বলবে এমন কিছু যেটি আপত্তিকর, যাতে প্রশ্ন রয়েছে কেন কেন এই হইল না? তাদের সম্পর্কে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা ফিল লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআলতি কুলুবানা গিল্লাল লিল্লাযিনা আমানু। সময় শেষ হতে যাচ্ছে, এমনিতে দেরি করে শুরু করা হয়েছে। ছয় নম্বর আয়াত, ছয়টি আয়াত আপনাদের সামনে উল্লেখ করবো। পাঁচ নম্বর আয়াত বলিনি, কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা যে না না না, এটি হচ্ছে সূরা হাদিদ, সূরা হাদিদ, সূরা হাদিদ আয়াত নম্বর দশ। পরে কোনটা এটি আয়াত বললাম, লিল্লাযিনা আহসানুল হুসনা, দেখেন মজিদ সূরা কাফ পরে বলব। আচ্ছা, ছয় নম্বর আয়াত দেখেন, মহান আল্লাহ বলছেন লাকাদ তাবাল্লাহু আলা নবী ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসার। যদি ভুল ত্রুটি, ভুলভুক্ত না, ব্যক্তি জীবনে কেউ ভুলভুক্ত না, ছোটখাটো ভুল হতে পারে, কিন্তু ভুল যদি মাফ হয়ে যায় তারপর আর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাই তারও যদি কোনো ভুল হয়ে থাকে, তাও আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন, মাফ করে দিচ্ছেন, তাও আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তওবা আয়াত নম্বর 117, বলছেন লাকাদ তাবাল্লাহু আলান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর তওবা কবুল করে নিয়েছেন। নবীর কথা আল্লাহ আগে উল্লেখ করেছেন, ওয়াল মুহাজিরিন, মুহাজিরদের আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো গুনাহ ছিল না, আগের পরে গুনাহ মাফ হয়, আল্লাহ আগেই ঘোষণা। তারপরে আল্লাহ বলছেন অতিরিক্ত কিসের জন্য? ক্লিয়ার করে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য। তারপরে মুহাজিরদের কথা আল্লাহ বলছেন, মুহাজিরদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। ওয়াল আনসার, আনসারদের আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাযিনা তাবাউহু, এই মুহাজিরিন আনসার যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিলেন, কখন? ফিসাতিল উসরাতি, সংকটের মুহূর্তে, তারা সংকটের মুহূর্তেও নবীর সাথ সঙ্গ ছাড়েননি। তাহলে কেমন তারা ছিলেন? সংকটের মুহূর্তে বন্ধু বান্ধব সব পালিয়ে যায়, সুখের সময় অনেক বন্ধু থাকে, কাছের ঘনিষ্ঠ মানুষ, আপনি অভাবী হয়ে যান, আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, আপনাকে এক পয়সা ধার দিতে চাইবে না। একজন যে টাকা ইনকামে লেগে আছে তাকে ধার দেওয়ার কোনো ব্যাপার না, মাসের স্যালারি আসবে দিয়ে দিবে, অথবা ব্যবসা চলছে, রোলিং ব্যবসা আছে, চলে সব শেষ হয়ে গেছে আপনার। যে ঘনিষ্ঠ বন্ধু যার সাথে লাখ লাখ টাকার কারবার চলতো, যদি দেখে যে আপনার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, কিছু দেবে না আপনি, ঠিক না, কেটে পড়বে। আল্লাহ বলছেন ফি সাআতিল উসরা, সংকটের মুহূর্তেও ইত্তাবাউ নবীর অনুসরণ করেছিলেন। যখন এদিকে খেজুর পেকে গেছে, আজকালের মধ্যে খেজুর কেটে নিয়ে আসলে না হলে সবগুলি পোকা লেগে পড়ে যাবে, এখন জিহাদে চলে গেলে আর বাড়িতে খাবার নেই, সব অনাহারে ছেলে মেয়ে, খেজুর কেটে নিয়ে আসবে তো খাবে। সেই সময় আল্লাহর আদেশ হয়ে গেল তাবুকের যুদ্ধ চলো, আল্লাহ নবীর আদেশ, ইত্তাবাউ অনুসরণ করলেন, আল্লাহ নবী বলেছেন যেতে হবে, যেতে হবে। নিম বাদে মা কাদা ইয়াযীহু কুলুবু ফারীক মিনহুম, তাদের এই সময় অনেকের ওপর বড়ই কষ্ট হয়েছিল, যেতে এই অবস্থায় কেমন করে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ঘোষণা করেছেন, তিনজন সাহাবী যেতে পারেননি যারা সত্যিকার মমিন ছিলেন, কিন্তু যেতে পারি যাবো, যাচ্ছি, গিয়ে সাপ ধরে নেবো, আচ্ছা গিয়ে খেজুর টেজুর গুলো উঠিয়ে নি, তারপর আল্লাহ নদীর কত দূর যাবেন, সাহাবারা যাবেন 25-50 কিলোমিটার যেতে যেতে একটু তাড়াতাড়ি করে গিয়ে সাপ ধরে নেবো। আর সাপ ধরবেন কোথায়, কোন দিকে যে গেলেন রাস্তা, তখন না রোড না রাস্তা না কোনো যোগাযোগ আছে, আর যেতে পারলেন না তারা তিনজন সাহাবী, তার মধ্যে একজন ছিলেন কাব বিন মালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনজন সাহাবীর তওবার কথা আল্লাহ স্পষ্ট এর পরে আয়াতে ঘোষণা করে দিয়েছেন, ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লফু, ওই তিনজন যারা পিছনে থেকে গেছিলেন তাদেরও আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন, তাও আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই একটি হাদিস শোনায়, সময় শেষ হতে যাচ্ছে। বুখারী মুসলিমের হাদিস বলছেন কানা বাইনা খালিদ বিন ওয়ালিদ ওয়া বাইনা আব্দুর রহমান বিন আউফ শাইউন, একদিন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ এবং আব্দুর রহমান বিন আউফ, তিনিও আশরা মুবাশশারা, দশজন সুসংবাদ প্রাপ্ত একজন, ত্রিজন বহু সাহাবী, তাদের মধ্যে একদিন মনোমালিন্য হয়ে যায় কোনো কথা নিয়ে। ফাসাব্বাহু খালিদ, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খারাপ কথা বলে দেন, কোন একটি খারাপ কথা, অবাঞ্ছিত কথা বলে দেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূলুল্লাহ জানতে পারলেন, সাবধান করলেন খালিদ, সাহাবী কো সাবধান করছেন, তাহলে পরের লোকেরা আমরা আমাদের কেমন অবস্থা হওয়া উচিত? বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তাসুব্বু আসহাবি, আমার সঙ্গীদেরকে খবরদার কেউ গালমন্দ করবে না। সব মানে মান হানিকর যে কোনো কথা, আমাদের ভাষায় গাল কথাটি সীমিত একটু, মানে গাল দেওয়া অকথ্য ভাষায়, তাই না? আর মানহানি যে কোনো কাজ করা, যে কোনো কথা বলাই হচ্ছে সব আরবি ভাষায়। লা তাসুবু আসহাবি, আমার সাহাবাই কেরামের মানহানি করবে না, কোনো খারাপ কথা বলবে না তাদের সম্পর্কে। ফাইন্না আহাদাকুম, কারণ তোমাদের কেউ, কারণ তোমাদের কেউ সম্বোধন করছেন কাকে? সাহাবি খালিদ বিন ওয়ালিদকে, যিনি মুসলমান হতে পরে, তাহলে পরের মুসলমানদের, পরের সাহাবির যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন তাদেরকে যদি এই কথা বলেন, তাহলে আমরা কোথায় থাকবো সাহাবাই কেরামদের তুলনায়? চিন্তা করুন তো কি বলছেন। কারণ অনেকে মনে করি যে হাদিসটি আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যদি, আর এইভাবে ব্যাখ্যা করি, কিন্তু এখানে সম্বোধন কিন্তু করা হয়েছে পরবর্তীকালে যারা বিলম্বে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলা হয়েছে, অথচ তারা সাহাবি। তাদেরকে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওহদ পাহাড়ের সমান যদি সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করে খালিদ তোমাদের মতো লোক, যারা মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে, ইসলাম শক্তিশালী হয়ে গেছে, আর তো উপায় নাস্তিক, এখন মুসলমান হইতে হবে, না হলে তো মার খেতে হবে। ওরা সবকিছু কুরবানি করেছে, কত পার্থক্য। তোমরা যদি ওহদ পাহাড়ের সমান খরচ করো, মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নসিফা, আরেকটি হাদিস রয়েছে মা আদরাকা মুদ্দা আহাদিম ওয়ালা নসিফা, তাহলে কেন যারা আগেই মুসলমান হয়েছে, মহাজেরিন আনসার প্রথম দিকে মুসলমান হয়েছে, তাদের এক মুদ অথবা তার অর্ধেক, এক মুদ মানে মাত্র 600 গ্রাম, 600 গ্রাম খরচ করেছে সোনা কোন সাহাবি, জি আল্লাহর রাসূল। আর তোমরা পরবর্তীকালে যারা মুসলমান হয়েছ, তোমরা বহুত পাহাড়ের সমান সোনা পেয়ে গেছো আর তা খরচ করলে, তবুও সাহাবাই কেরামের নেকিতে পৌঁছিতে পারবে না। তাওহুল বুখারি মুসলিম। দ্বিতীয় হাদিস শুনাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন ওই হাতে বিন আবি বালতার একটি চিঠির ঘটনা ঘটেছিল, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে একটু মুনাফিকও করেছে, আমাকে শুধু পারমিশন দেন, অনুমতি দেন, আমি এর গর্দন উড়িয়ে দিচ্ছি। সেই সময় বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমারকে, ওমা ইউদ্রিকা, হে ওমার, তুমি কি জানো এই সাহাবায়ে কেরাম সম্পর্কে? লাল্লাল্লাহ, বিশেষ করে বদরে যারা শরীক হয়েছিলেন 313 জন, তাদের একজন ছিলেন এই হাতে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন লাল্লাল্লাহ ইত্তালা আলা আহলে বদর, হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বদরে যারা অংশ নিয়েছিলেন তাদের অন্তর দেখে নিয়ে আল্লাহ আগেই ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন বদরী সাহাবীদের সম্পর্কে? এমেলু মাসে তুম, এমেলু মাসে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা এখন বদর থেকে ফিরে আসার পরে যা আমল করার করো, ভালো করো মন্দ করো, যাই করো, তোমাদের গুনাহ আমি মাফ করে দিলাম, সারা জীবন গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ ঘোষণা, আল্লাহর ঘোষণা, হাদিস বুখারী মুসলিমে রয়েছে, বুখারী মুসলিমের হাদিস। সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে তৃতীয় হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস, এটিও খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ কারা? যারা আমার যুগের লোক, অর্থাৎ যারা আমাকে পেয়েছে, সাহাবায়ে কেরাম। সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর যারা তারপরে আসবেন, কারা? তাবেঈন। সুম্মাল্লাযিনা, যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর যারা তারপরে আসবেন, অর্থাৎ যারা তাবেঈনদেরকে দেখেছেন, তাবা তাবেঈন। ইমরান বলছেন আমি জানি না যে আল্লাহ নবীর জামানার পরে দুই যুগের কথা বললেন না তিন যুগের কথা বললেন, আমার সন্দেহ আছে। তো তিনটি যুগ যদি ধরি, আল্লাহ নবীর জামানার যুগ, সাহাবায়ে কেরাম, তাবেঈন আর তাবা তাবেঈন, এই তিনটি যুগের মুসলিম গণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন, খায়রু উম্মতি, আমার উম্মতের শ্রেষ্ঠ। এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, 4 নম্বর হাদিস মুসলিম শরীফে রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নুজুমু আমানাতুন লিসসামাই, আকাশের নিরাপত্তা রয়েছে তারকারাজিতে, আকাশের নিরাপত্তা রয়েছে কিসে? এই তারকা গ্রহ এগুলিতে রয়েছে, মানে যতদিন তারকা আছে আকাশে ততদিন আকাশ আছে, আর যেদিন দেখবেন যে আকাশে তারকা দেখতে পাই না, যে এইদিন কিয়ামত হয়ে গেছে, আকাশ ধ্বংস হয়ে পড়বে, আর আকাশ থাকবে না। ফায়দা জাহাবাতিন নুজুম, যখন দেখবেন যে তারকারাজি চলে গেছে, তারকা নক্ষত্র দেখতে পাচ্ছেন না আকাশে, আতা আহলা সামাই মায়ু আদুম, তাদের সাথে যে প্রতিশ্রুতি করা হয়েছে আকাশবাসীদের সাথে, ফেরেশতাদের সাথে, যে আকাশ ধ্বংস হয়ে যাবে, ইজাস্তামাউন শাক্কাত, ইজাস্তামাউন ফাতারাত, হ্যাঁ আকাশ বিদীর্ণ হবে, ধ্বংস হয়ে যাবে, তো যেই তাদের সাথে ওয়াদা হয়েছে কিয়ামতের, সেই ওয়াদা চলে আসবে, অর্থাৎ কিয়ামত চলে আসবে। ওয়ানা আমানাতুন লি আসহাবি, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাহাবাই কেরামদের জন্য নিরাপত্তার উপায়, আমি হচ্ছি আমানত, নিরাপত্তার উপায় নবী সাহাবায়ে কেরামদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইদা জাহাবতু আনা, যখন আমি চলে যাব আমার ইন্তেকাল হয়ে যাবে, আতা আসহাবি মা ইউআদুন, আমার সাহাবাই কেরামগণের সাথে যে ওয়াদা করা হয়েছে সেই ওয়াদা পূর্ণ হবে। তারপরে ধীরে ধীরে আপোষে ফিতনা হতে লাগবে, যা হতে লাগলো, বা ষড়যন্ত্রের শিকার হয়ে যাবে। যেমন উসমান রাদিয়াল্লাহ তাআলার জামানায় কিছু সাহাবা ইহুদি যে ইসলাম গ্রহণ করলো মুনাফিক, এই যে ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়ে উসমান রাদিয়াল্লাহ তাআলাকে শহীদ করে দিল। এইভাবে বিদাতি আকিদা, ইসলাম বিরোধী আকিদার শিকার হয়ে গেল খারেজিরা, তারপর আলী রাদিয়াল্লাহ তাআলাকে শহীদ করে দিল। ও আসহাবি আমানাতুল উম্মতি, আর আমার সাহাবাই কেরামগণ আমার উম্মতের জন্য আমানত, নিরাপত্তার উপায়। বুঝলেন কি বুঝলেন? আমার উম্মতের নিরাপত্তার উপায় হচ্ছে আমার সাহাবাই কেরামগণ। ফায়দা যাহাবা আসহাবি, আমার সাহাবাই কেরাম যখন চলে যাবেন, অর্থাৎ সাহাবাই কেরামদের সবার ইন্তেকাল হয়ে যাবে, সর্বশেষ সাহাবীর ইন্তেকাল কখন হয়েছে কে বলতে পারেন? 110 হিজরিতে। শেষ সাহাবীর নাম মনে আছে? আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 110 হিজরির পরে দেখেন বড় বড় ফিতনা দেখা গেছে, তারপরে বড় ফিতনা। তখন উমাইয়া গোত্রের যে রাজত্ব ছিল, যে যুগে অনেক ইসলামের খেদমত হয়েছে জুলুমের সাথে সাথে, তখন তারা একেবারে দুর্বল হয়ে পড়ল, আর শক্তিশালী হয়ে পড়ল আব্বাসীরা। আর আব্বাসীরা এমন করে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করলো, একবার নিশ্চিন্ন করে দিল, খুঁজে খুঁজে বাচ্চা বাচ্চা খুঁজে কোথায় আছে বাচ্চা, উমাইয়া বংশের বাচ্চা হতো। 132 হিজরিতে পতন ঘটল উমাইয়াদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। ফাইদা যাহাবা আসহাবে, আমার সাহাবাই কেরামগণের যখন ইন্তেকাল হয়ে যাবে, তারা চলে যাবেন, আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের সাথে যে ওয়াদা করা হয়েছে, যে উম্মতের যে অবস্থার কথা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা অবশ্যই আসবে, তাওয়াহু মুসলিম। তাহলে সাহাবাই কেরামদের মর্যাদার কথা এখানে বলা হয়েছে, সাহাবাই কেরাম এই উম্মতের জন্য আমানত স্বরূপ। সাহাবাই কেরাম একজন সাহাবাই কেরাম বেঁচে থাকা মানে মুসলিম উম্মা নিরাপত্তায় আছে। 5 নম্বর হাদিস, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরেমু আসহাবি, তোমরা আমার সাহাবাই কেরামগণের সম্মান করবে, যত্ন করবে, সম্মান প্রদর্শন করবে। তাদেরকে সামনে পেলে তার সম্মান আলাদা হইতো, সামনে নেই তাহলে কেমন সম্মান করতে হবে? অন্তর থেকে শ্রদ্ধা করে, অন্তর থেকে ভালোবেসে। হ্যাঁ, তাদের সম্পর্কে কেউ যদি কটাক্ষ করে, তাদের সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে, তার প্রতিবাদ করে, হ্যাঁ এইভাবে তাদের অনুসরণ করে, তাদের অনুসরণ করে, শুধু মুখে আপনি সাহাবি সাহাবি বলেন আর সাহাবাই কেরামের সাথে আপনার সম্পর্ক নামাজই নেই, তাহলে আপনি কোন সাহাবির অনুসারী আপনি? এইভাবে সাহাবাই কেরামের সম্মান প্রদর্শন করতে হবে। তারপরে তাদের জন্য দোয়া করে, নাম আসলেই রাদিয়াল্লাহু আনহু, এটি হচ্ছে সুন্নতের অনুসারীদের লক্ষণ। সাহাবির নাম আসলে চট করে বলে রাদিয়াল্লাহু আনহু, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এক ভাই বলছেন, এক বিদাতি আফেল, আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন, সাল্লাল্লাহু আলাইহি বলছেন না, তখন উনি স্মরণ করাচ্ছেন ওই হাফেজকে, অথচ যিনি স্মরণ করাচ্ছেন তিনি একজন সাধারণ মানুষ, জানেন না, শিক্ষিত মানুষ, ও হাফেজ, দেখেন তার হটকারিতা কেমন। এই জন্য যদি কোরআন হাদিস কিছু শিখে, তার অনুবাদ তর্জমা তাফসীর ব্যাখ্যা শিখে ভালো কথা, না শিখলে তো কিছুই বুঝলো না। আর তারপরে হাফেজ হয়েছে, তারপরে তার হেলথ মোতাবেক যদি আমল না থাকে, এলএম শিখেছে মাদ্রাসে পড়েছে, তার মোতাবেক যদি আমল না থাকে, তাহলে তারা সবচেয়ে নিকৃষ্ট উম্মতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর প্রথম জাহান্নাম যে জেলে উঠবে মানুষকে নিয়ে, তারা কারা? হ্যাঁ, আল কোর্রা আল মোরাউনা বি আমালে, কারি হাফেজ আলেম, ওই লোকেরা যারা কারি হয়েছে হাফেজ হয়েছে, কিন্তু লোক দেখানো দুনিয়ার জন্য, পেটের জন্য, কোথায় ভালো ভালো খেতে পাবো, কোথায় ভালো ভালো বকশিস নজর নিয়াজ পাবো, কোথায় কোরআনখানি করতে পাবো, কোথায় গেলে বেশি টাকা পয়সা ইনকাম হবে, কোনখানে বেশি বেতন, এইসব ধান্দা শুধু, ব্যাস দিন পালন করতে হবে, আমল করতে হবে না। একজন শুনিয়ে দিলেন, ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হটকারিতা, অত যদি সুন্নত পালন করা যায় তাহলে চলেই যাবে না, আউযুবিল্লাহ, এই কথাটি কুফুরি কথা নয়, সুন্নত যদি পালন করা যায় তো চলাই যাবে না, এই কথার মানে আল্লাহ এবং রসুল এমন দায়িত্ব দিয়েছেন যা অসাধ্য, যা পালন করা অসাধ্য। অথচ আল্লাহ কোরআনে কি বলছেন হাফেজ সাহেবেরা, লাইউ কাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, কোন ব্যক্তিকে আল্লাহ এমন দায়িত্বই দেননি যা পারবে না সে, যা দায়িত্ব দিয়েছেন তা পারবো আমরা। কি অবস্থা, কি হাফেজদের অবস্থা, কি কারিদের অবস্থা, আলহামদুলিল্লাহ এরকম অবস্থা থেকে আল্লাহর কাছে পানা টান, যে এমন যেন না হয়, জাহিল হওয়া ভালো কিন্তু কমপক্ষে আমল যেন ঠিক থাকে। আলেম না হয়ে, হাফেজ না হয়ে, কারি না হয়ে বেআমল, যদি জাহেল মূর্খই হই আর যদি আমলটা ঠিক থাকে, সুন্দর থাকে, যতটুকু শিখছে আমল করছি, এটা অনেক ভালো, অনেক ভালো, আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে। নাহলে প্রথম জাহান্নাম দাউদাউ করে তোতা, আরো দাউদাউ করে জ্বলে উঠবে প্রথম জাহান্নাম, কাদেরকে নিয়ে? আল কররা, এই কারি হাফেজদেরকে নিয়ে, যাদের আমল নেই। যখনই নবীর নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত হাদিস রয়েছে, হাদিসের কিতাব খুলুন তো, মুহাদ্দিসরা ওকিলি করেনি, কত তাদের কালি গেছে, কলমের কালি গেছে, তারপরে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরিমু আসহাবি, আমার সাহাবায়ে কেরাম তোমরা সম্মান করি, কারণ তারা তোমাদের শ্রেষ্ঠ, তারা তোমাদের শ্রেষ্ঠ। হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে, নাসাইতে রয়েছে। আরেকটি হাদিস শুনিয়ে দিই, বা একটি হাদিস শুনে নেন, গুরুত্বপূর্ণ। যতদিন তোমাদের মাঝে কোন সাহাবি বেঁচে আছে যিনি আমাকে দেখেছেন আর আমার সঙ্গী হয়েছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে, লা তাজালুনা বিখাইর, সর্বদাই তোমরা ভালো থাকবে, মাদা মাফিকুম মানরা আনি, যতক্ষণ তোমাদের মধ্যে ওই ব্যক্তি আছে যিনি আমাকে যে দেখেছেন তাকে দেখেছে, অর্থাৎ তাবেই আছে তোমাদের মধ্যে, অসাহেবানি, এবং আমার সঙ্গে হয়েছেন তাকে দেখেছে, অর্থাৎ তাবেই যতদিন বেঁচে আছে ততদিনও তোমরা ভালো থাকবে। তাহলে তাবেই কেন যুগ আর তাবেইনদের যুগ সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন যে ততদিন তোমরা কল্যাণের সাথে থাকবে। একটি হাদিস দিয়ে শেষ করছে, সাত নম্বর, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসটি রয়েছে বুখারীতে মুসলিমে, বলছেন, আয়াতুল ইমান হুব্বুল আনসার, ইমানের প্রমাণ হচ্ছে, দলিল হচ্ছে আনসারকে ভালোবাসা, সাহাবাই কেরামগণকে ভালোবাসা। ওয়া আয়াতুন নিফাক, আর মুনাফিকি কপটতার লক্ষণ হচ্ছে বুগজুল আনসার, আনসারীদের সাথে শত্রুতা রাখা, বিদ্বেষ রাখা, তাদের সমালোচনা করা। তাহলে সাহাবাই কেরাম বনের সমালোচনা করা হচ্ছে মুনাফিকি, আর সাহাবাই কেরামদের শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, তাদের জন্য দোয়া করা, ভালো দোয়া করা হচ্ছে কিসের লক্ষণ? আয়াতুল ইমান, ইমানের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সম্পর্কে বলছেন, লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন, একমাত্র মুমিন ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আনসারীকে ভালোবাসবে। ওয়া লা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক, আর মুনাফিক যে হবে সেই ব্যক্তি সাহাবায়ে কেরামদের সমালোচনা করবে, বিদ্বেষ রাখবে, শত্রুতা রাখবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার জন্য তৌফিক দান করেন, তাদের পথে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين